কি ঝুরি শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণ সে ধরে ধরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখে সে দুয়ারে দাঁড়ায়, সব কি ঝুরি শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণ সে ধরে ধরে সেও ফিরে যায়, সারা জনম কেঁদে কারো দুঃখ না পুরায়, সব কি ঝুরি শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণ সে ধরে ধরে সেও ফিরে যায়। শেষে সুখে সে